الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الحديد چل رہی تھی اور اس کی 27 آیت تک ہم پہنچے تھے اور اس میں بات یہ چل رہی تھی کہ اللہ تبارک و تعالی نے عیسیٰ علیہ السلام کے زمانے میں جو لوگوں نے رہبانیت اختیار کی اس کے بارے میں ارشاد فرمایا کہ ہم نے یہ رہبانیت ان پہ فرض قرار نہیں دی تھی بلکہ خود انہوں نے اس رہبانیت کی راہ کو ایجاد کیا تھا لیکن ان کا مقصد کوئی برا نہیں تھا بلکہ وہ اللہ تبارک و تعالی کی رضا کا حصول چاہتے تھے لیکن پھر جس طرح اس رہبانیت کا حق ادا کرنا چاہیے تھا ویسا انہوں نے حق ادا نہ کیا تو ارشاد فرمایا فَآتَيْنَا الَّذِينَ آمَنُوا مِنْهُمْ أَجْرَهُمْ تو عطا کیا ہم نے ان لوگوں کو جو ایمان لائے ان میں سے ان کا اجر وَكَثِيرٌ مِّنْهُمْ فَاسِقُونَ اور بہت سے ان میں سے فاسق ہیں گناہگار ہیں اور وہ لوگ تھے جو رہبانیت کو ترک کر بیٹھے تھے تو اس سے یہ معلوم ہوا کہ دیکھیں خود قرآن کی نص سے یہ ثابت ہوا کہ ان لوگوں پر رہبانیت اللہ کی طرف سے فرض نہیں تھی انہوں نے خود اس راہ کو ایجاد کیا اور یہاں پہ آپ نے کل لفظ سنا ہوگا ابتدعوها کا لفظ ہے یہ بدعت سے ہی نکلا ہے کہ انہوں نے یہ نئی چیز ایجاد کی تھی لیکن اس کے باوجود جو اس پر قائم رہے اور واقعی انہوں نے اس رہبانیت کا حق ادا کیا چونکہ اللہ کی رضا کی خاطر تھا لہذا ان کے بارے میں ارشاد فرمایا فَآتَيْنَا الَّذِينَ آمَنُوا مِنْهُمْ أَجْرَهُمْ تو عطا کیا ہم نے ان لوگوں کو جو ایمان لائے ان میں سے ان کا اجر یعنی جو اس پر قائم رہے صاحب ایمان تو دونوں ہی گروپ تھے پھر رہبانیت پہ قائم رہنے والوں کو اللہ نے خاص صاحب ایمان سے تعبیر کیا اور جنہوں نے رہبانیت چھوڑ کر دین سے ہی منحرف ہو کے چلے گئے انہیں پھر فاسق سے تعبیر کیا اس سے معلوم ہوا کہ جو بدعت جو نیا طریقہ اللہ تبارک و تعالی کی رضا کی خاطر اختیار کیا جائے اسے بدعت حسنہ کہتے ہیں اور اس پر ثواب بھی مرتب ہوتا ہے لہٰذا یہ غلط ہے کہ یہ کہنا کہ جی ہر بدعت گمراہی ہے اور ہر بدعت ہمیں جہنم میں لے جانے والی ہے اگر ایسا ہو تو دیکھیے اس وقت میرا اس مائک پر اور ٹیلی ویژن پر آپ کا میرا بیان سننا یہ بھی بدعت میں داخل ہوگا اسے کیا حکم دیں گے یقیناً یہ بدعت حسنہ ہے ایک اچھی بدعت ایک نئی ایجاد ہے جدید سائنسی تحقیقات سے سائنسی ایجادات سے فائدہ اٹھا کر آج ہم دین کی بہت کم وقت میں بہت بڑی خدمت کی سعادت حاصل کر لیتے ہیں اب کوئی کہے کہ یہ بھی بدعت ہے کیونکہ نبی کریم کے دور میں ایسا نہیں تھا اور جو اس طرح کی بدعت کر رہا ہوگا وہ سب کے سب جہنم میں جائیں گے تو بتائیے کیا کروڑوں مسلمانوں کا جہنم میں جانے کا حکم جاری نہیں ہوگا جو ٹی وی دیکھ رہے ہیں جو ہمارا بیان سن رہے ہیں جو بیان کر رہے ہیں میرے علاوہ بھی جتنے میڈیا پہ لوگ آتے ہیں اس کا مطلب سب کے سب جہنم میں ہونے چاہیے کیونکہ ہم دین کا ہی کام کر رہے ہیں ہم یہاں پہ کرکٹ تو کھیل نہیں رہے تو اس لیے ان قرآن کی آیات پر توجہ کرنا اور پھر اپنی سوچ کو تشدد سے ہٹا کر اعتدال کی طرف لے کر آنا انتہائی ضروری ہے آگے ارشاد فرمایا یا ایھا الذین آمنوا اتقوا اللہ اے ایمان والو اللہ تبارک و تعالی سے ڈرو وآمنوا برسولہ اور اس کے رسول پر ایمان لاؤ تو یہاں پر مخاطب جو ہیں حقیقتاً اہل کتاب ہیں اور ان کو اللہ نے فرمایا اے ایمان والو اللہ سے ڈرو اس کا مطلب یہ ہے اے وہ اہل کتاب جو موسیٰ علیہ السلام اور عیسیٰ علیہ السلام پر ایمان لانے والے ہو آمنوا برسولہ اب ہمارے رسول یعنی محمد صلی اللہ علیہ وسلم پر ایمان لاؤ تو معلوم یہ ہوا کہ موسیٰ علیہ السلام پر عیسیٰ علیہ السلام پر ایمان لانے والے یقیناً اس زمانے میں صاحب ایمان تھے اور اب جب نبی کریم صلی اللہ علیہ وسلم کا ظہور ہوا آپ نے اعلان نبوت فرمایا اس کے بعد سے لے کر قیامت تک اب صاحب ایمان ہونا نبی کریم صلی اللہ علیہ وسلم کی نبوت کو تسلیم کر لینے پر موقوف ہے ابھی اگر کوئی یہ کہے کہ نہیں میں سرکار صلی اللہ علیہ وسلم کو معاذ اللہ نہیں مانوں گا موسیٰ علیہ السلام کو اپنا نبی مانتا ہوں باقی تمام نبیوں کو مانوں گا اللہ کی توحید کا بھی قائل ہوں گا وہ صاحب ایمان نہیں ہو سکتا یؤتکم کفلین من رحمتہ وہ اپنی رحمت کے دو حصے تمہیں عطا فرمائے گا دو حصے ایک تو تم اہل کتاب تھے کہ تم پہلے ایمان لے کر آئے اس کا انعام اور اب نبی کریم صلی اللہ علیہ وسلم پر آخری رسول محمد صلی اللہ علیہ وسلم پر ایمان لانے کا بھی ایک انعام تمہیں ملے گا دو حصے اللہ کی رحمت کے حاصل ہوں گے وَيَجْعَلْ لَكُمْ نُورًا और वो तुम्हारे लिए एक नूर पैदा करेगा, तमशूना बिही, कि जिसमें तुम चलोगे। इससे मुराद या तो मैदान महशर के अंधेरों में वो नूर होगा, या कब्र का नूर मुराद है, या जब ये पुल सरात पर से गुजर रहे होंगे तो अल्लाह तबारक व ताला हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पर इनके ईमान लाने की बरकत से इन्हें वो नूर अता फरमाएगा, जो इनको रास्ता दिखाता हुआ पुल सरात को पार करवाने में आसानी मुहैया करेगा। वयग़फ़िर लकुम, और वो तुम्हें बख्श देगा। ये अहले किताब के साथ अल्लाह का वादा है। अगर कोई अहले किताब हमारा यह बयान सुन रहे हों तो उनके लिए बहुत बड़ी खुशखबरी है कि अगर वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इन आखिरी नबी पर ईमान लाते हैं तो आपके लिए अल्लाह का वादा है, पिछली ज़िंदगी में जो आपसे जितने भी गुनाह सरजद हुए अल्लाह ताला सब गुनाहों को बख्श देगा। मादल्ला सुमा मादल्ला के शराब पी थी, जिना किया था, चोरी की थी, डाका मारा था, सब का सब अल्लाह ताला मुआफ़ फरमा देगा। और यह हदीस भी है, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि इस्लाम का कबूल कर लेना पिछले तमाम गुनाहों को ख़त्म कर देता है, मुनहदिम कर देता है। मुनहदिम वो हो जाते हैं, इन्हिदाम हो जाता है, सब ख़त्म हो जाते हैं गुनाह। तो इसलिए मज़हब इस्लाम का इख्तियार करना बहुत ही अफजल और औला है। वल्लाहु गफूरुर रहीम, और अल्लाह तबारक व ताला बख्शने वाला मेहरबान है। لِئَلَّا يَعْلَمَ أَهْلُ الْكِتَابِ أَلَّا يَقْدِرُونَ عَلَى شَيْءٍ مِّن فَضْلِ اللَّهِ، ये इसलिए है कि अहले किताब जो कुफ्र कर रहे हैं वो जान जाएं कि अल्लाह के फजल पर इनका कुछ काबू नहीं है। यानी ऐसा नहीं है कि अगर वो पहले अहले किताब थे और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बाद में तबलीग दीन शुरू फरमाई, यानी मूसा अलैहिस्सलाम सल्लम पहले आए और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बाद में आए, तो अगर वो ये तसव्वुर करें कि चूंकि हमारे नबी पहले आए, किताबें हमें पहले मिली, तो इसका मतलब है कि अल्लाह ताला का फजल व करम भी हमारे साथ मखसूस होगा, ये गलत है। बल्कि अल्लाह ताला का फजल किसी के साथ महदूद नहीं, और कोई अल्लाह तबारक व ताला को महदूद कर भी नहीं सकता। उसकी मर्ज़ी है जिसको चाहे जितना अता फरमाए। व अन्नल फजल बियदिल्लाही, और बेशक अल्लाह तबारक व ताला का फजल खुद अल्लाह के दस्ते कुदरत में है। युती ही मन यशाउ, वो जिसे चाहता है अता फरमा देता है। लिहाजा ये सोचना कि हम चूंकि अहले किताब थे, पहले हमें किताबें मिली थी, नबी हमारे पहले थे, लिहाजा क़्यामत तक फजल भी हमारे साथ ही रहेगा, ये गलत है। अल्लाह तबारक व ताला ने इस ख्याल का रद्द फरमा दिया, और ये सरी आयात इस पर हैं कि अब कोई अहले किताब हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान लाए बगैर नजात नहीं पा सकता, उसे ईमान लाना पड़ेगा। वल्लाहु ज़ुल फ़ज़्लिल अज़ीम, और अल्लाह तबारक व ताला बड़े फजल वाला है, बहुत बड़ा उसका फजल है। और इस पर हम पहले भी कलाम कर चुके हैं कि हर शख्स के मर्तबे मकाम और उसकी कैफियत के एतबार से बड़े होने का मयार भी बदलता रहता है। बच्चे के लिए बड़ापन का मयार कुछ और होगा, फुटपाथ पर रहने वाले एक फ़कीर के लिए, झुग्गी में रहने वाले एक शख्स के लिए, आम मकान किराए के मकान में रहने वाले एक शख्स के लिए, ज़ाती मकान में रहने वाले एक शख्स के लिए, पोश इलाके में रहने वाले एक शख्स के लिए, और बहुत ज़्यादा अरबों खरबों रुपया रखने वाले शख्स के लिए बड़ाई और अजमत का मयार मुख्तलिफ होता है। चुनाचे अल्लाह तबारक व ताला सबसे अजीम है, तो उसके लिए फिर अजमत का मयार क्या होगा और उसका फजल कितना अजीम और बड़ा होगा, यकीन सी बात है उसका अंदाज़ा नहीं किया जा सकता। अल्हम्दुलिल्लाह, यहाँ तक सूरतुल हदीद का इख्तिताम हुआ, और साथ ही 27वां सिपारा भी हमारा ख़त्म हुआ। आज से इंशाअल्लाह अज़्ज़ा वजल, अगर अल्लाह ताला हमें यकीनन तौफीक अता फरमाएगा, उसके करम से कभी उम्मीद है, तो हम सूरह मुजादिला शुरू करेंगे और 28वें सिपारे की इब्तिदा होगी, आगाज़ होगा। इसमें तकरीबन 22 आयात हैं और ये मदनी सूरतों में से एक है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्लाह ताला इरशाद फरमाता है कि क़द समिअ अल्लाहु, बेशक सुन लिया अल्लाह तबारक व ताला ने, कौलल्लती, उस औरत की बात को, तुजा दिलू का, जो आपसे ए हबीब करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आपसे बहस कर रही थी, फ़ी ज़ौजिहा, अपने शोहर के बारे में, व तश्तकी, और शिकायत कर रही थी, इलल्लाही, अल्लाह ताला की तरफ, वल्लाहु, और अल्लाह तबारक व ताला, यस्मऊ, सुन रहा था, তাহাবুরাকুমা, আপ দোনোকি গুফতগু। ইন্নাল্লাহ সামিউম বসির, বেশক আল্লাহ তাবারক ওয়া তাআলা শুননে ওয়ালা দেখনে ওয়ালা হে। তো ইয়ে আয়াত জো হ্যায় খাওলা বিনতে সালাবাহ কে হক পে নাজিল হুই কে ইনকে শোহর নে ইয়ানি আওস বিন সামিত ইনকে শোহর থে, ইনোনে আপনি ইন জৌজা সে জিহার কর লিয়া থা। জিহার কা মতলব ইয়ে হোতা হ্যায় কে আপনি জৌজা কে জিসমানি কিসি উজভ কো আপনি জো নসবি এতবার সে হারাম ঔরতে হোতি হ্যায়, মসলান মা বহন বেটি, ইয়া রিদাআত কি ওয়াজা সে দুধ পিলানে কি ওয়াজা সে রিদাআত কে রিশতে কি ওয়াজা সে জো ঔরতে হারাম হোতি হ্যায়, উন ঔরতোঁ কে কিসি এসে উজভ সে তশবিহ দে লেনা জিস কি তরফ নিগাহ করনা হারাম হো। মিসাল কে তৌর পে কোই ইউ কহে আপনি জৌজা সে কি তেরি পিঠ মাদাল্লাহ সুম্মা মাদাল্লাহ, মেরি ওয়ালিদা কি পিঠ কি তরহ হ্যায়, তো ইসকো জিহার কেতে হ্যায়। শরীয়ত মে হামারে হ্যাঁ ইয়ে হুকুম হ্যায় কি ও ঔরত ওয়াক্তি তৌর পে ইস শখস পর হারাম হো জাতি হ্যায় জব তক কি ইয়ে উসকা কফারা আদা না করে, লেকিন ইয়ে জিহার কা কফারা উস ওয়াক্ত তক জব তক ইয়ে ওয়াকিয়া হ্যায় ইয়ে নাজিল নহীন হুয়া থা। তো হযরত খাওলা বিনতে সালাবা কে শোহর নে আওস বিন সামিত নে কুছ ঝগড়া হুয়া, গুসসে মে আকর আপনে তশবিহ দে দি আপনি ওয়ালিদা কে সাথ। কুফার কে হ্যাঁ জমানে জাহিলিয়ত মে দস্তুর ইয়ে থা কি ও জিহার কো তালাক মানতে থে, ইয়ানি জব কোই কহতা কি মসলান তু মুঝ পর মেরি মা কি মিসল হ্যায় তো ও কহতে থে আবি তুমারি মা হো গই, গোয়া কে মা হো গই তো ইয়ে তালাক ওয়াকি হো গই, আর আব ইয়ে ঔরত তুমসে কবি তুমারে সাথ নহীন রহ সকতি জেসে মা কো আপনে সাথ কবি নহীন রখ সকতে হ্যায়। আব জব খাওলা বিনতে সালাবা রদি আল্লাহ তালা আনহা কে সাথ ইয়ে মামলা হুয়া, তো আপ রোতি হুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বারগাহ মে হাজির হুই, আরজ কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরে শোহর মেরে ছোটে ছোটে বচ্চে হ্যায় উন্হোনে ইস তরহ কর দিয়া হ্যায়, আর আব হুকুম মে তো ইয়েহি হ্যায় আম কে মুঝে পে তালাক হো গই আর মে উনকে সাথ নহীন রহ সকতি, লেকিন মেরা মামলা ইয়ে হ্যায় কি আগর মে বচ্চোঁ কো শোহর কে হওয়ালে করতি হুঁ ও উসকি দেখভাল নহীন কর সকেগা আর বচ্চে হালাক হোঙ্গে, আগর আপনে পাশ রাখতি হুঁ তো মেরে পাশ ইতনা নহীন হ্যায় কি মে ইনকে দেখভাল কর সকুঁ, তো ফির ইয়ে মেরে পাশ হালাক হো জায়েঙ্গে, ইনে নান নফকা বগেরা কুছ ভি নহীন হ্যায়, তো মে ইস ওয়াক্ত বহুত পরেশান হুঁ, তো আপ মেরে লিয়ে কোই এসা হল বতাইয়ে কি হামারে দরমিয়ান জুদাই না হো, ও ভি নাদিম শর্মিন্দা হ্যায় মে ভি, কোই এসা হল নিকালিয়ে কি হাম সাথ রহ সকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইস পর ইরশাদ ফরমায়া কি আবি তক আল্লাহ তাআলা কি তরফ সে মুঝ পর ইস জিহার কে বারে মে কোই জদীদ হুকুম নাজিল নহীন হুয়া, লিহাজা সরকার খামোশ রহে। তো খাওলা বিনতে সালেবা সমঝ গই কি শায়দ আব মেরে সাথ ওই মামলা হোগা তালাক ওয়ালা আর হামে জুদা কর দিয়া যায়েগা, লিহাজা ফির আপনে আল্লাহ তবারক ওয়া তাআলা কি বারগাহ মে আরজ কি ইয়া রাব্বে করিম, তু মেরে তমাম মুআমালাত জানতা হ্যায় কি মেরে সাথ কিয়া মুআমালা হুয়া, তেরে হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভি ইয়াহা মৌজুদ হ্যায়, তু কোই এসা হুকুম নাজিল ফরমা জিসমে মেরে লিয়ে আসানি হো আর ইয়ে মেরা মুআমালা হল হো জায়ে। উস পর ফির আল্লাহ তবারক ওয়া তাআলা নে ইন আয়াত কো নাজিল ফরমায়া জো আগে আ রহি হ্যায় আর উসমে রদ কর দিয়া ইস বাত কা কি আগর কোই আপনি জৌজা কো মা সে তশবিহ দে দে তো ও উসকি বিবি হি রহতি হ্যায় মা নাই বান জাতি, মা সিরফ ও হ্যায় জিনকে বতন সে আপ পেদা হুয়ে হ্যায় জিনহোনে আপকো পেদা কিয়া ইয়া রিদাআত কা রিশতা বগেরা হোতা হ্যায়। হ্যাঁ ইয়ে জরুর হ্যায় কি ও ঔরতে ওয়াক্তি তৌর পে হারাম হো জাতি হ্যায় আর উনকো হালাল করনে কে লিয়ে ফির কফারা আদা করনা হোতা হ্যায়, আর ইসকে কফারে কি তিন সূরতে ইয়াহা পর জিক্র কি গই হ্যায় ও ইনশাআল্লাহ বয়ান কিয়া যায়েগা। তো ইসলিয়ে আল্লাহ নে শায়াদ ফরমায়া কদ সামিআ আল্লাহ, বেশক সুন লিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নে কাউলাল্লাতি উস ঔরত কে কাউল কো তুজাদিলু কা জো আপ সে বহস কর রহি থি ফি জাওজিহা আপনে শোহর কে বারে মে, ওয়া তাশতাকি আর শিকায়াত কর রহি থি ইলা আল্লাহি আল্লাহ তাআলা কি তরফ, শিকায়ত সে মুরাদ ফরিয়াদ কে ও ফরিয়াদ কর রহি থি আল্লাহ সে কে আল্লাহ তু কোই এসি আয়াত নাজিল ফরমা দে কোই এসা হুকুম নাজিল ফরমা দে কি মেরি মুশকিল হল হো জায়ে, আর জব উসকি ইস দরখাস্ত পর আগরচে ইরাদা ইলাহি তো আজলি থা কি আয়াত ইস ওয়াক্ত নাজিল হোনি হ্যায়, লেকিন জিসকো আল্লাহ তাআলা আজমত আতা ফরমানা চাহে তো ইন সাহাবিয়া কোই আজমত মিলি কি ইনকি রিকোয়েস্ট পর ইয়ে আয়াত নাজিল হুই, তো জব ইনহোনে ইয়ে ইস তরহ আল্লাহ কি বারগাহ মে আরজ করনা করনা শুরু কি তো সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নে ফরমায়া কি খামোশ হো যা کیا تو نہیں دیکھ رہی کہ نبی کریم صلی اللہ علیہ وسلم کے چہرے انور پر وحی کے نزول کے آثار نمایاں ہو چکے ہیں؟ یعنی جلال ایک ہیبت طاری ہو گئی تھی نبی کریم کے چہرے انور پر، اور پھر یہ سرکار نے حکم بیان فرمایا، واللہ یسمع تحاورکما، اور اللہ تبارک و تعالی سن رہا تھا یا سن رہا ہے تم دونوں کی گفتگو، ان اللہ سمیع بصیر، بے شک اللہ تبارک و تعالی سننے والا دیکھنے والا ہے۔ اب آگے اللہ نے ارشاد فرمایا کہ الذین یظاہرون منکم من نسائہم، وہ لوگ جو تم میں سے ظہار کر بیٹھتے ہیں اپنی عورتوں سے، ما ہن امہاتہم، نہیں ہیں وہ عورتیں ان کی مائیں، یعنی حقیقتاً وہ ماں نہیں بن جاتی جیسے زمانہ جاہلیت میں لوگ سمجھتے تھے کہ یہ تو ماں ہو گئی اب اس سے بس علیحدگی کرنا لازم ہو گیا، ایسا نہیں ہے۔ ان امہاتہم الا اللائی ولدنہم، تمہاری مائیں تو صرف وہ ہیں کہ جن سے وہ پیدا ہوئے ہیں، یعنی ان کی مائیں، ان لوگوں کی مائیں تو صرف وہ ہیں کہ جن سے یہ بچے، یہ لوگ پیدا ہوئے ہیں، وہ ان کی ماں ہیں، یعنی نسبی ماں جو ہماری حقیقی سگی ماں ہوتی ہیں وہ ماں ہیں، یا اسی طرح کوئی رضاعی والدہ ہوں جس کا یہاں فی الحال تذکرہ نہیں ہے، لیکن آگے اللہ تعالیٰ، بلکہ پیچھے جو ہمارا ذکر گزرا تھا، محرمات عورتیں جن سے ہمیشہ کے لیے نکاح حرام ہیں، ان میں اللہ تعالیٰ نے ان عورتوں کا بھی تذکرہ فرمایا تھا کہ وہ عورتیں بھی تم پر حرام ہیں، وہ مائیں جنہوں نے تمہیں دودھ پلایا۔ تو اس کا مطلب ہے کہ نسبی والدہ ہو یا رضاعت کی بنا پر ماں ہو، ان دونوں کا حکم یہ ہے کہ اگر کوئی ان سے اپنی زوجہ کو ان کے عضو سے تشبیہ دے دے گا، ایسے عضو سے جس کی طرف دیکھنا حرام ہے، تو زوجہ وقتی طور پہ حرام ضرور ہو جائے گی، لیکن وہ زوجہ ان ماؤں کا درجہ حاصل نہیں کر لے گی، وہ رہے گی زوجہ ہی۔ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِنَ الْقَوْلِ وَزُورًا، اور وہ بے شک بری اور جھوٹی بات کہتے ہیں، بالکل جھوٹی بات کہتے ہیں، یعنی یہ کفار، یعنی یہ کہتے ہیں کہ جو ماں کی ساتھ تشبیہ دے دے گا بیوی کو تو وہ ماں ہی ہو جائے گی، یہ غلط ہے۔ وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ، اور بے شک اللہ تبارک و تعالی ضرور معاف فرمانے والا، بہت بخشنے والا ہے۔ تو جس سے ایسا ہو گیا غلطی سے تو اللہ تعالی اس کو بخش دے گا، لیکن اس کے لیے ضروری ہے کہ توبہ کے ساتھ ساتھ وہ کفارہ بھی ادا کرے۔ اور اب وہ کفارے کا بیان شروع ہوتا ہے کہ وَالَّذِينَ، اور وہ لوگ جو یُظَاهِرُونَ، ظہار کر بیٹھیں، من نسائہم، اپنی عورتوں سے، وہ کیا کریں گے وہ آگے بیان ہوگا انشاءاللہ، کیونکہ اب پروگرام کے وقت ہمارا ختم ہے، انشاءاللہ نیکسٹ پروگرام میں اس پر تفصیلی کلام ہوگا۔ وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔